الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد গত দুই দর্স ছিল এক মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি হক সম্পর্কে আলোচনা। প্রথম নম্বর, যখন তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করো তখন সালাম করো, সে দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করো, সে যদি তোমার কাছে উপদেশ চায় তাহলে তুমি তাকে উপদেশ দাও, সে যদি হাঁচি দেয় আর আলহামদুলিল্লাহ বলে তখন তুমি তার হাঁচির জবাব দিবে, সে রোগাক্রান্ত হলে তাকে দেখতে যাবে, তার দেখাশোনা করবে। এই পাঁচটি বিষয়ে আলোচনা হয়েছে। ছয় নম্বর হলো ইযা মাতা ফাত্তাবিউহু, যদি সে মারা যায় তবে তুমি তার অনুসরণ করো, ইত্তেবা। আমরা যারা এখানে আছি সবাই মরব কিনা, মৃত্যু আছে, মৃত্যুকে কেউ অস্বীকার করে না, কিন্তু মৃত্যুর পরবর্তী অবস্থা কি, পরে আমার সাথে কি যাবে, সে সম্পর্কে তো আমরা চিন্তা ভাবনা করি না, শুধু পার্থিব বিষয় নিয়ে সবসময় চিন্তা। দুঃখের ব্যাপার, নামাজে যেসব সূরা বা দোয়া আজকার জরুরি ওগুলোই বেশিরভাগ মুসলমানের জানা নেই। আর যদি বলে আপনার জানা আছে তো শুদ্ধ নেই। যেমন এখন কয়েকজন থেকে শুনলাম বলছে আলহামদুলিল্লাহ এর পরিবর্তে রিল্লাহ, কি বলেন আপনারা আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছেন, লিল্লাহ আসছে না মুক্তি, মুস্তাকিমের পরি মুস্তাকিম, একজন না দুইজন আরো বেশি, ইয়া আরব। সারা জিন্দগি চলে যাচ্ছে আলহামদুই ঠিক নেই, যে সলাৎ মানুষের শুদ্ধ হয় না সুরাতুল ফাতিহা ছাড়া, ওই ফাতিহাই ঠিক নেই তাহলে বাকিগুলো কীরকম ঠিক হবে। একটু ত্যাগ করুন, ত্যাগের প্রয়োজন রয়েছে, শুধু আপনাদের নয় সকলেরই, দুনিয়ার লাইনে সবাই অগ্রসর, আখরাতের লাইনে পিছনে। আখরাতের লাইনে অগ্রসর হওয়ার চেষ্টা করি আমরা। মারা যাওয়ার পরে মানুষ যখন মারা যাবে তিনটি জিনিস তার সাথী হয়, দুইটা ফিরে আসে, একটা তার সাথে যায়, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তার টাকা পয়সা সাথে যায়, বলুন, টাকা যাবে, পয়সা যাবে, রিয়াল ডলার রুপিস, হ্যাঁ ফি, এগুলো যায় না সাথে। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বউ বাচ্চা সবাই কোনোরকম করে ওকে দিয়ে দিল, দাফন করে বস দুই চার দিন কান্নাবান্না করলো, পরে শেষ, ঠিক না? যাবে আপনার সাথে কি, আপনার আমল, ওই সুরাতুল ফাতিহা যাবে। তাই যে জিনিস আপনার সাথে থাকবে ওই জিনিস কি আমাদেরকে খেয়াল করা দরকার না, ওটাকে যেন আমরা ঠিক করি। ইসলামের পাঁচ ভিত্তির মধ্যে দ্বিতীয় নম্বর ভিত্তি হচ্ছে সলাৎ। অনেক মুসলিম সলাতের বিধিবিধান জানে না, সলাতটাও পড়ে না, কিন্তু যখন বক্তব্য রাখবে বোঝা যাবে মাশা আল্লাহ, সবার আগে বড় আলিম, বড় বিদ্যা। এটা হচ্ছে আমাদের ত্রুটি, এইসব ত্রুটি দূর করা দরকার। কালকে একজনের সৌদিয়ান সম্ভবত হোয়াটসঅ্যাপে বললেন, আপনি সালাত সম্পর্কে বলুন, সালাতের ফজিলত গুরুত্ব, কারণ আমার আশপাশে অনেক লোক আছে নামে মুসলিম কিন্তু বাস্তবে সালাত পড়ে না। এটা তো আমরা নিজেরই দেখছি, ওর কথা তো বলার প্রয়োজন নেই। এছাড়া আমরা তো সবসময় সালাতের সম্পর্কে সালাত সম্পর্কে আলোচনা করি, কিন্তু প্রত্যেক দিন তো একই বিষয়ে আলোচনা করলে কীরকম লাগে, শুধু ওইটি ছাড়বেন প্রত্যেক দিন, তা একটু ব্যতিক্রম হয়। কিন্তু যে আসলো নতুন অ্যাড হয়েছে, হয়তো দু চার দিন দেখেছে আমরা সালাত সম্পর্কে বলিনি, তো বলে সালাত সম্পর্কে বলুন। কিন্তু আমাদের অবস্থা দেখে বুঝে যায় আমরা কত দূরে। কেয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। সালাতে কামিয়াব, বাকি সব সব আমলে কামিয়াব ইনশা আল্লাহ। আর সালাতে আটকা পড়লেন, বাকি সব আমলে কি হবে, সব এবারে যদি আটকা পড়বে, সব বিধানে আটকা পড়বে। তাই যে সালাত আসল ইসলাম কবুল করার পরে যে বিধান আপনার সর্বপ্রথম আসে, ওই সালাতের যেসব বিধিবিধান রয়েছে, রুকুন আরকান, কেরাত, দোয়া, ওগুলো যদি ইয়াদ না থাকে তাহলে আমার সালাতটা কীরকম হলো। বড় হয়ে গেছেন, বয়স চলে যাচ্ছে, সামনে মৌত, কোন দিন মৌত হিসেবে আপনি বলতে পারেন না। এই অবস্থাও ওই পিছনে দুনিয়ার যদি একটা কিছু আপনাকে বলা হয়, অমুক জায়গায় গেলে ভালো প্রফেশন বা ভালো ডিউটি পাবেন, তখন আপনি চেষ্টা করবেন কি না, ত্যাগ করবেন কি না? আর যেটা আপনার নিজের সাথে যাবে, কবরের জিন্দগিতে আপনার সাথে থাকবে, কবরের পরেও, কবরের জিন্দগির পরেও কিয়ামতের দিন আপনার সাথে থাকবে সালাত, হ্যাঁ, ওইসব ক্ষেত্রে আমরা দুর্বল। হায় আফসুস, তাই আমাদের সকলের উচিত আমরা এই দুর্বলতা দূর করা। একটু চেতনা বাড়াই, দুনিয়া কামাই করতে দেখা যায় উৎসাহী, আর সালাত পড়তে দেখা যায় উৎসাহী নয়, এটা হলো মুনাফিকের গুণ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়াইযা ক্বামু ইলা সালাহ ক্বামু কুসালা। মুনাফিক আল্লাহকে দুঃখা দেয়, সালাতে দাঁড়ালে অলস হয়ে দাঁড়ায়, দিনী কাজ করলে অলস, আর দুনিয়ার কাজ করলে নিরলস। তো আমাদের মধ্যে মুনাফিকি গুণ থাকা ভালো না, ইমানি গুণ থাকা উচিত। সবাই চাই ইমান মজবুত করতে, তাহলে পাঁচ বক্ত সালাত মজবুত করি, সূরা ফাতিহা ঠিক করি, আত-তাহিয়াত ঠিক করি, প্রত্যেক মুসলিম, শুধু আপনারা নন সবাইকে, আমাকেও আপনাকেও। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। তো ইযা মাতা ফাত্তাবিউহু, যখন সে মারা যাবে তখন তার অনুসরণ করো, জানাজার সালাত পড়ো, তাকে গোসল দাও, তাকে দাফন করো ইত্যাদি, মানে সব, মানে মারা যাওয়ার পরে যা কিছুর প্রয়োজন সব এর মধ্যে এসে যায়। এটা এগুলি হচ্ছে ফরজে কিফায়া, জানাজার সালাত পড়া ফরজে কিফায়া, দাফন করা ফরজে কিফায়া, যদি কিছু সংখ্যক লোক আদায় করে নেন সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এই হলো ফরজে কিফায়া। তো ইযা মাতা ফাত্তাবিউহু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জানাজার অনুসরণ করে আর জানাজার সালাত আদায় করে, রব্বুল আলামিন তাকে এক কিরাত সওয়াব দান করবেন। আর যদি জানাজার সালাতও পড়ে আবার দাফন কার্য শরীক হয়, দুই কিরাত সওয়াব দান করবেন। আর দুই কিরাত বলতে মিসলুল জাবালাইনিল আযীমাইনি, বড় প্রকাণ্ড দুটি পাহাড়ের পাহাড় সমতুল্য সওয়াব রব্বুল আলামিন তাকে দান করবেন। কিন্তু আমরা এখানে যারা দূরে আছি, মনে যায় আপনারা তো দূরে আছেন, অনেকে হয়তো জানাজা সালাত পড়েই না, সুযোগ পায়নি মনে হয়, তাই একটু চেষ্টা করলে হবে। যেমন হুনাইদার বড় মসজিদে প্রতিদিনই বাই চান্স মিস হয়, আনা আপাতত আমি দেখছি প্রায় প্রতিদিনই জানাজার সালাত থাকে, জুম্মার সালাতে প্রায় সবসময় থাকে, বাই চান্স মিস হয়। এতে এই সপ্তাহে ছিল এরকম, এর আগের সপ্তাহে ছিল মনে হয়, তো মাঝে মধ্যে মিস হয়। তো যদি জুম্মার সালাত বড় মসজিদে পড়তে পারেন তাহলে জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারলেন। আচ্ছা, জানাজার সালাত শেষ যদি আল্লাহ তৌফিক দেয় গেলেন কবরস্থান দাফন করার জন্য, এমনিভাবে মাঝে মধ্যে কবর জিয়ারতও উচিত, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হবে, আখরাতের কথা স্মরণ হবে। এজন্য উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের কাছ দিয়ে যেতেন তখন খুব বেশি কাঁদতেন, এমনকি তার দাড়ি দিয়ে পানি বাসত, চোখের পানি। তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এত কাঁদছেন কেন? জাহান্নামের কথা আলোচনা হলে এত কাঁদেন না, জান্নাতের কথা আলোচনা হলে এত কাঁদেন না, কবরের কথা স্মরণ হলে বা কবরের কাছ দিয়ে গেলে এত কাঁদেন, কারণটা কি? তিনি বললেন, এটি হচ্ছে আখরাতের প্রথম ঘাঁটি। প্রথম ঘাঁটি কোনটা? কবর। এখানে যদি মানুষ কামিয়াব তো বাকি সব জায়গায় কামিয়াব, আর এখানে যদি আটকা পড়ে বাকি সব জায়গায় আটকা পড়বে। আর এই জায়গায় আপনাকে তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদের রব কে? আল্লাহ। দিন কি? ইসলাম। নবী কে? মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জানেন তাই না? আচ্ছা বলেন তো, আপনারা তো শিখেছেন, যদি রবের সাথে কানেকশন না থাকে তাহলে কবর রাখার পরে আপনি যখন মারা যাবেন রব, আমার রব আল্লাহ বলতে পারবেন? দিন মানেন না, আপনি তো মুখ দিয়ে বলেন দিন ইসলাম, সহ মানুষকে বুঝাবার জন্য, কিন্তু মানেন না। যখন প্রশ্ন করা হবে মারা যাওয়ার পরে তখন আপনি উত্তর দিতে পারবেন? আচ্ছা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলেন না, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে বোঝা গেল শুধু মুখ দিয়ে বললে হবে না, আন্তরিক বিশ্বাস লাগবে আর বাস্তবে আমল লাগবে, বিশ্বাস এবং আমল। তাই দেখবেন কোরআনে কারিমে রব্বুল আলামিন যখনই ইমানের কথা উল্লেখ করেছেন সাথে সাথে আমলের কথা উল্লেখ করেছেন। لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম গঠন সৃষ্টি করেছি। সুরাতুত্তিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম আকৃতিতে আল্লাহ পাক বলেছেন আমি নিশ্চয়ই মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, অথবা বলা যায় সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। পরে কি বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু পরে তাকে সর্বনিম্নে ছেড়ে ফেলে দিলেন, সর্বনিম্নে, সব সব মানে সর্বনিকৃষ্ট হয়ে গেল ইনসান, পরে যখন সে আল্লাহর অবাধ্যতা করল, আল্লাহর অবাধ্যতা করার কারণে সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেল। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আর নেক আমল করে, তাহলে বলেন তো শুধু ইমানের কথা না আমলের কথাও আছে। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, নিশ্চয় মানুষ ক্ষতিতে আছে, তবে যারা ইমান আনে নেক আমল করে, এই জিনিসটা আমাদের জানতে হবে, যারা ইমান আনে আর নেক আমল করে। তাহলে শুধু আপনি বললেন আমানতু বিল্লাহ, আমল করেন না, তাহলে কীরকম হলো বলেন? অনেকে বলে আমার হিনা ইমান এখানে, কিন্তু সলাৎ পড়ে না, ইমান হলো? ইমান যদি আপনার এখানে থাকে তাহলে তো আপনি বাস্তবে আমল করবেন, শুধু মুখ দিয়ে দাবি করলে হবে না, বাস্তবে আমল করতে হবে, মনে থাকতে হবে আর বাস্তবে আমল থাকতে হবে। আবার যদি এরকম হয় মনে নাই শুধু আমল হবে না, শুরু হয় ইমান এখান থেকে, আসল জায়গায় কোন জায়গায়? মন। কিন্তু আপনি সলাৎ না পড়ে বলে আমি ইমানদার কামিল, এটা কীরকম হয়? ভণ্ডামি করলেন, শয়তানি করলেন, জাহেলি আচরণ আপনার মধ্যে আছে আর আপনি বললেন আমি এক নম্বর ইমানদার, এরকম কীরকম হয়? আল্লাহ নাফরমানি, গান বাদ্যযন্ত্র বাজান, চুগলি করেন, গীবত করেন, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখেন, এই জিনিসটা আবার খেয়াল রাখা দরকার। অনেক মুসলিম টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, পুরুষ পুরুষ, নারীদের জন্য এই বিধান নয়, নারী তো সম্পূর্ণ শরীর ঢেকে রাখবে, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা জায়েজ না। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, টাকনুর নিচে যে অংশে কাপড় ঝুলানো থাকবে সে অংশটি কোথায় জ্বলবে বলেন? জাহান্নামে। আমল সুধরানো ঠিক না? আমল সুধরানো উচিত কিনা? আচ্ছা, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, কিন্তু আপনি কৃপণ, বখিল, সম্পদের হক আদায় করেন না। আপনি হয়তো বলেন আমি এখানে কী আদায় করবো, আমি তো নিজেই বিদেশ, হ্যাঁ আমি এখানে থাকি, তো আর যাই হোক যত বড়ই দৈন্য হই না কেন তবুও আমি মিসকিন, অতএব আমাকে জাকাত দিতে হবে না। কিছু লোক এরকম বলে, আস্তাগফিরুল্লাহ আল আযীম, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মীরাতুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যারা কৃপণতা করে আল্লাহ তাদেরকে তার ফজল আর অনুগ্রহ থেকে যা দিয়েছেন, তার রিজিক হতে যা দিয়েছেন, সে ব্যাপারে যারা কৃপণতা করে তারা যেন এটাকে কল্যাণকর মনে না করে, বরং এটা হচ্ছে তাদের জন্য অকল্যাণকর। তারা যে কৃপণতা করছে, যে বিষয়ে কৃপণতা করছে, যে ধন সম্পদের ব্যাপারে, ওইসব ধন সম্পদ কাল কিয়ামতের দিন তার কাছে আসবে বিষাক্ত সাপ হয়ে। কিয়ামতের দিন কতদিনের দিন বলেন তো? কিয়ামতের দিনটা কতদিনের সমান? 50,000 বছরের সমান, একদিন। তাহলে সেদিন যতক্ষণ পর্যন্ত বিচারণা হয়েছে ততক্ষণ পর্যন্ত যে জাকাত আদায় করে না, তার সামনে তার এই যেসব মালের সে জাকাত দেয়নি ওগুলো বিষাক্ত সাপ হয়ে আসবে একদম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মাথায় বিষের ফুটা থাকবে আর তার চুয়াল ধরে ওকে বলতে থাকবে আনা মালুকা আনা কালজুকা, আমি তোমার গুপ্তধন আর আমি হচ্ছে তোমার মাল আর সম্পদ। আর জাকাত আদায় করা জরুরি কিনা? কৃপণতা করবেন না, বলবেন না আমি তো সৌদিতে এসছি, আমি তুমি কি আল্লাহ তোমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ, দেশে বিল্ডিং বানাতে পারো, ব্যাংক ব্যালেন্স অনেক, তবুও বলো মিসকিন হয়? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কৃপণ হবেন না? হয়তো একদম শুরুতে আসলো, বছর দেড় বছর যায়, 7-8 লাখ স পরে তো হয়ে যায় কমপ্লিট, আর কি জাকাত খাবেন? তাই জাকাত খাওয়ার উপযোগী না হলে জাকাত খাবেন না, জাকাত দিবেন খাবেন না, কথা বুঝছেন? যদি বাই চান্স কেউ দিয়ে দেয় বলে দাদা ওইটা গরিবদেরকে দিয়ে দিবেন দেশে, নিজে খাবেন না, মরতে হবে তাই মরণকে স্মরণ করবেন। ইদা মাত ফাত্তাবিউহু, যদি কেউ মারা যায় তার অনুসরণ করা, তার অনুসরণ, তাকে দেখতে যাও। এর আগে বলেছেন রোগী হলে, রোগাক্রান্ত হলে দেখতে যাও, ঠিক না? আর মারা গেলে তার অনুসরণ করো, তাকে গোসল দাও, জানাজার সালাত পড়ো, আর কি করো, দাফন করো। এমনিভাবে মাঝে মধ্যে কবর জিয়ারত করো, এতে কী হবে, আখরাতের স্মরণ হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই হচ্ছে ছয়টি হক, এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয় হক। কেউ কেউ বলতে পারবেন এটা ছয়টি হক কী কী, কে কে বলতে পারেন বলেন? এ তো বাংলা বুঝেছেন, আরেকজন বলেন, দুইটা সে বলেছি, আরেকজন বলেন আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, হাঁচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে, আলহামদুলিল্লাহ না বললে তো জবাব দিবে না, তাই না? মানে যদি সে বলে উপদেশ চায় বা পরামর্শ চায় বিশেষ, তাহলে পরামর্শ দেয়া, চার নম্বর। পাঁচ, আচ্ছা রোগী রোগাক্রান্ত হলে তাকে দেখাশোনা করা, এটা পাঁচ নম্বর। ছয় নম্বর মমতাজ, মৃত্যুবরণ করলে তার অনুসরণ করা, এ হচ্ছে কটা, মাশাআল্লাহ। বাকি তো হালকা আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকের উপর আমল করার তৌফিক দান করুন। গুনাহ খাতা আল্লাহ মাফ করুন, আমাদের মা বাবাকে মাফ করুন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।